সম্মানিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য এবং এই শীতের রজনীতে অনেক কষ্ট করে আপনাদেরকে যে মহান রাব্বুল আলামিন এই কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম যে বায়ানগুলো করেছেন আমরা যদি এগুলোই আলহামদুলিল্লাহ আমল করি, আজকের ওয়াজ মাহফিলের জন্য এগুলোই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, রাত অনেক হয়েছে, আবার আমাদেরকে ইনশাআল্লাহ ঘুমাইতে হবে, সলাতুল ফজর আদায় করতে হবে। এখন ওয়াজ শুনতে শুনতে যদি অবস্থা এমন হয় যে আর সলাতুল ফজরের খবর না থাকে, বক্তারও সলাতুল ফজর কাজা হয়, শ্রোতারও সলাতুল ফজর কাজা হয়, তাহলে সারা রাত ওয়াজ করে ফায়দা কি হলো? এজন্য আমরা আলোচনা আরো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো। আজকে সব জায়গায় বেদাত ঢুকতে ঢুকতে আমাদের ওয়াজ মাহফিলগুলোতেও অসংখ্য বেদাত ঢুকে পড়েছে। ওয়াজ মাহফিলের এক নম্বর বেদাত, শ্রোতারা কোরআন এবং সুন্নাহ শোনার জন্য ওয়াজ মাহফিলে আসে না, কোরআন এবং সহিহ হাদিস শোনার জন্য ওয়াজ মাহফিলে খুব কম শ্রোতা নগণ্য শ্রোতায় আসে। বেশিরভাগ শ্রোতা আসেন বক্তার কণ্ঠ কীরকম, সুর কীরকম, তাল কীরকম, লয় কীরকম, হাসাইতে পারেন কীরকম, কান্দাইতে পারেন কীরকম, অভিনয় করতে পারেন কীরকম, এগুলো দেখার জন্য অধিকাংশ শ্রোতা মাহফিলে আসেন। আর বক্তারাও নিজেদেরকে নায়কের সাজে, গায়কের সাজে, কত রকমের পাগড়ি, কত রকমের বেশভূষা ধারণ করে বক্তারাও শ্রোতাদের চাহিদা পূরণের জন্য প্রতিযোগিতায় নেমে আসেন। এটা হলো ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় বেদাত। এরপরে বক্তার নামের আগে পরে এত উপাধি, এত লকব, বক্তার নামে খুঁজে পাওয়া মুশকিল। আমাদের দেশে একজন পীর সাহেব আছে, এ ঢাকা শহরেই আছেন, ওনার নামটা খুঁজতে গেলে একদিন এরকম এরকম এক পৃষ্ঠা আমি দেখলাম যে ওনার নাম, নাম আর উপাধি এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, মাঝখানে প্রায় 60-70টা ওনার উপাধি সিফাত, ওনার গুণাবলী। ওনার নাম খুঁজতে খুঁজতে লাস্টে যাই পাইছি একবার সর্বশেষ হলো আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কোরাইশি মাদ্দাজিল্লুহুল আলী, এটা হলো একেবারে সর্বশেষ লাইন, এর আগেরগুলো আর বললাম না। তো এই হলো আমাদের বক্তাদের নামের আগে পরে আল্লামা। আল্লামা শব্দটাকে একেবারে পঁচাই ফেলছে, ধ্বংস করে ফেলছে, যে যত্র তত্র সবার নামের আগে আল্লামা, তারপরে আপনার শায়খ, তারপরে আরো বিভিন্ন ধরনের উপাধি, এই উপাধিগুলো যুক্ত করে ওয়াজ মাহফিলকে আরো ধ্বংস করা হয়েছে। এটাও আরেকটা বড় বড় বেদাত। আমরা বেদাতের বিরুদ্ধে আলোচনা করি কিন্তু নিজেরাই বড় বড় বেদাত করি। তারপরে ওয়াজ মাহফিলের মধ্যে আমরা দেখি লেখা থাকে ওয়াজ মাহফিল বাদ আসর হইতে প্রচার করা হয়, বাদ আসর হইতে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, এশার পরেও ওয়াজ শুরু হয় না। পোস্টারে লেখা আছে বাদ আসর হইতে, বিকাল তিন গটিকা হইতে, কিন্তু যাই দেখি এশার পরেও বয়ান নাই, এশার নামাজের পরেও শুরু হয়নি। আমি ছাত্র জীবনে অনেক ধোকা খাইছি এরকম, অনেক জায়গায় আশেপাশে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল প্রচার করা হইতো বিকাল তিনটায়, প্রচার করা হইতো আসরের পরে, আমি যে তিনটার সময় বসে থাকতাম, যাই দেখি যে আমি ছাড়া আর কেউ নাই, একটা লোক আসে না, কারণ সবাই তো জানে যে তিনটা বললেও শুরু হবে রাত আটটায়। তাহলে ওয়াজ মাহফিলের নামে প্রতারণা, ধোকাবাজি মানুষের সাথে, যে তিনটায় মাহফিলের টাইম দিয়ে দশ আটটায় শুরু করা, আটটায় শুরু হবে আটটায় দেন বলে রাত আট ঘটিকা থেকে ওয়াজ মাহফিল শুরু হবে, কিন্তু আটটায় দিবে না, দেবে বিকেল তিনটা বাদ আসর। তারপরে আবার বক্তা যারা থাকবেন তাদেরকে কোনো বিষয়বস্তু কিছু দেওয়া হয় না, যার মনে যেখান থেকে চায় কিচ্ছা দুইটা শুরু করলে মোটামুটি রাত কেটে যায়, ওই কিচ্ছা একটা শেষ করতে, হরিণীর কিচ্ছা শুরু করলে তো একেবারে সারা রাত হলেও শেষ হয় না। এরকম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দুই একটা কিচ্ছা, ওয়াইস করুনের কিচ্ছা, এগুলো শুরু করলে তো আর শেষ হয় না। এভাবে বিষয় নাই, একটা বিষয়ভিত্তিক আলোচনা করতে হলে বক্তাকে লেখাপড়া করতে হয়, স্টাডি করে আসতে হয়, কিন্তু বিষয়ভিত্তিক কোনো আলোচনা নাই। তারপরে আবার কতক্ষণ সময় আলোচনা করবে বা তার আলোচনা কয়টায় শুরু হবে, ফোন করে বলবে যে শায়েখ আসর আমাদের এখানে পড়বেন, আসরের নামাজ আমাদের এখানে আসে পড়বেন, তা আমার আলোচনা কয়টায় তা বলে না, খালি কয় আসরের নামাজ এখানে আসে পড়বেন, আলোচনা হলো রাত ১১টায়, কিন্তু বলবে আসরের নামাজ ওখানে, মানে ওই বক্তার মানে ওই আলেমের আর ওই দিন আর কোনো কাজ নাই, মানে তারা মনে করেন যে ওনার কাজ হলো ওই দিনটা আমাদের এখানে সারাদিন বসে থাকবে, ভালো ভালো খাইবে ঘুমাইব, তারপরে রাত ১১টা বাজলে আমরা অভিনয় করার জন্য দিব, আর ওই দিনের কোনো কাজ নাই। ওনার আলোচনা নির্দিষ্ট করে দেন যে আপনার আলোচনা ১১টায়, তাহলে উনি ওই হিসাবে ওই অনুপাতে উনি আসবেন, কিন্তু ওনার আসরের সময় বসা রাখবে আলোচনা রাত ১১টায়। এইভাবে আমাদের ওয়াজ মাহফিলগুলো থেকে এখলাস উঠে গিয়েছে, সুন্নত উঠে গিয়েছে, এগুলো আজকে বেদাতে রূপান্তর হয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই বিষয়গুলো সবাই পুরা দেশবাসী সবাই খেয়াল রাখার চেষ্টা করব। আমরা আবার ফিরে আসতে হবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে, আবার ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদিনের সুন্নার মধ্যে, তারা কোন সময়টা ওয়াজ করতেন, তারা যে সময়গুলোকে ওয়াজের জন্য বাছাই করেছেন করতেন, ওগুলোই হলো কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য সবচেয়ে মোক্ষম সময়। বর্তমানে একটা নতুন ওয়াজ চালু হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে মাঝখানে এই সময় অনেক মসজিদে বর্তমানে ইদানিং দেখা যায় যে বয়ান চলে, ইমাম সাহেব সারাদিন বয়ান করে না, এই সময়টার মধ্যে উঠে বয়ান করে, কারণ কি, এটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে ইদানিং আহলে হাদিসদের উপদ্রব বেড়ে গিয়েছে, তো মশার ডেঙ্গু মশার উপদ্রব কিছুদিন আগে বেড়ে গেছিল না ঢাকা শহরে, তখন কত গবেষণা কত রিসার্চ কত পদক্ষেপ নেওয়া হয়েছে এটা দূর করার জন্য, যেহেতু বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে এখন আহলে হাদিস বের হয়েছে, সুতরাং এই আহলে হাদিস ঠেকাইতে হবে যে কোনো উপায়ে। এখন দেখা যায় বাংলাদেশের প্রত্যেক মসজিদেই মাগরিবের আজানের পরে দুই রাকাত নামাজ পড়ে, অনেক মসজিদে প্রায় মসজিদে এখন আলহামদুলিল্লাহ একজন হলেও এরকম মুসল্লি থাকে। এটা কেমনে বন্ধ করা যায়, এই সুন্নতটাকে প্রতিহত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে যে আপনারা ইমাম সাহেবেরা এই মাগরিবের আজানের পরে বয়ান করা শুরু করবেন যাতে কেউ ওই দুই রাকাত পড়তে না পারে, ব্যাঘাত ঘটে। দেখেন, সুন্নত, একটা সুন্নতকে প্রতিহত করার জন্য যেই দেশের ওলামায়ে কেরাম একটা বেদাতের আবিষ্কার করে, ওয়াজ মাহফিল মাঝে মধ্যে মাগরিবের পরে করা অসুবিধা নেই, কিন্তু এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করে নেওয়া, যে প্রতিদিন মাগরিবের পরে বয়ান। আবার একটা সুন্নতকে প্রতিহত করার জন্য আরেকটা বেদাত, বেদাতি ওয়াজের আবিষ্কার। আমরা কোন দেশে বসবাস করি, যে দেশে বসবাস করি সেই দেশে এই কার্যক্রম চলে। আবার বলে কি শুনেন, আমাদের মোনাজেরে আজম একবার আরব দেশে গেছে, আরব দেশে যাওয়ার পরে দেখে যে সম্ভবত কুয়েত বা কোনো একটা দেশে গেছে, যাওয়ার পরে দেখে যে মাগরিবের আজানের পরে সবাই দুই রাকাত নামাজ পড়তেছে, ইমাম সাহেবকে ধরে ফেলছেন আমাদের মোনাজের, কারণ আমাদের মোনাজের হলো মোনাজেরে কি আজম, মোনাজেরে মিল্লাত। সুতরাং আরব দেশের আলেমও আমাদের মোনাজের ছাড়ে না, ধরে ফেলছে মোনাজের, ধরে বললেন যে আপনারা কেন মাগরিবের পরে আজানের পরে দুই রাকাত সালাত আদায় করলেন। এখন ইমাম সাহেব বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা কুল্লি আযানাইন সালাহ, বাইনা কুল্লি আযানাইন সালাহ, বাইনা কুল্লি আযানাইন সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছেন, প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে, সলাত আছে, সলাত আছে। তাহলে ফজরের আজান একামতের মাঝখানে যেমন সলাত আছে, জোহরের আজান একামতের মাঝখানে যেমন সলাত আছে, আসরের আজান একামতের মাঝখানে যেমন সলাত আছে, এশার আজান একামতের মাঝখানে যেমন সলাত আছে, মাগরিবের আজান একামতের মাঝখানেও সলাত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, মাগরিবের পর শুরু হওয়ার আগে সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো, লিমান শা, সবার জন্য না, যারা চায়। অর্থাৎ না আদায় করলেও কোনো অসুবিধা নাই, এটা বাধ্যতামূলক না। আচ্ছা, এই হাদিসগুলো শোনার পরে আমাদের মুনাজিরে আজম এমন একটা হাদিস বলে দিছে, আরব দেশের আলেমেরা সব চুপ হয়ে গেছে, এমন এক হাদিস আমাদের মুনাজের শুনে দিছে। কই দেখেন, আরব দেশের এরা নাকি আহলে হাদিস, হাদিসে জানে না। কি হাদিস শুনেছে? কই হাদিস শুনে দিছে, বাইনা কুল্লি আযানাইন সালাহ, বাইনা কুল্লি আযানাইন সালাহ, বাইনা কুল্লি আযানাইন সালাহ ইল্লাল মাগরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক আযান কামতের মাঝখানে সালাত আছে, ইল্লাল মাগরিব, মাগরিব ছাড়া। এটা শুনাই দেওয়ার পরে আর আরব দেশের আলেমও আর জবাব দিতে পারে নাই। আচ্ছা, এখন আমি এটা শুনে চিন্তা করলাম, আহারে পাগল যদি দুনিয়াতে বুঝে সে পাগল, তাহলে সে আর পাগল থাকে না। পাগল যদি বুঝতে পারে যে আমি পাগল, আমি যদি আমার এলেমের বহর কতটুকু এটা বুঝতে পারি, তাহলে আমার ভিতরে অহংকার থাকবে না, আমি আর পাগল হব না, আমার একটা লিমিটেশন থাকবে যে আমি জানি আমি এতটুকু। সেটাও যদি আমি আন্দাজ করতে না পারি, তাহলে আমার মতো আহমক বোকা জমিনে আর নাই। পাগল মনে করে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাগল মনে করে সে রাষ্ট্রপতি, জাতিসংঘের মহাসচিব। পাগলের ভিতরে কিন্তু বাপটা এরকম থাকে, সে যে পাগল এটাও বোঝার জ্ঞান তার ভিতরে আল্লাহ পাক দে নাই। আরব দেশের আলেমদের যে ছাত্র হওয়ারও যোগ্য হতে পারি নাই, এই জ্ঞানটাও আল্লাহ আমাদেরকে দেন। মক্কা মদিনার ওলামায়ে কেরামের ছাত্র হইতে যে যোগ্যতা লাগে ওইটাও যে নাই, এটাও আমরা বুঝতে পারি নাই। এই হাদিস শুনে, এই মোনাজারে আজমের, বাংলাদেশের মোনাজারে আজমের হাদিস শুনে আরব দেশের আলেম চুপ হয়ে গেছে। কেন চুপ হয়েছে? ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলে দিছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا জাহেলরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে আসে তখন তোমরা খবরদার তাদের সাথে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হইও না, তোমরা বলে দিও তোমারে সালাম, বাবারে তোমারে সালাম, চুপ করে যাইও। আল্লাহর নির্দেশ। ওই আরব দেশের আলেম বুঝতে পারছে যে আলেম আমার সামনে হাদিস কইছে, এই আলেমের মধ্যে সহি হাদিস আর দৈফ হাদিসের জ্ঞানও নাই। সহি হাদিস কি জিনিস, দৈফ হাদিস কি জিনিস, এটাও বুঝে না। তো ওই আলেমকে আমি কি বুঝাবো? এই জন্য উনি চুপ করে গেছে, কারণ যে হাদিস দিয়ে দলিল দিছে ইল্লাল মাগরিব, হাদিসটা দৈফ। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন মাতরুক, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন আমরা অনেক রাওয়ায়াতের মধ্যে, এবং যে মুহাদ্দিসের কফি থেকে হাদিসটা নেওয়া হয়েছে ওই মুহাদ্দিসের কফির মধ্যে ইল্লাল মাগরিব ছিল না, এটা পরবর্তীতে কেউ সংযোজন করে দিছে, লাগাই দিছে। এরকম একটা হাদিস দিয়ে আরব দেশে যায় দলিল দে, তা আরব দেশের আলেম শুনি কি কয়, হারে এটা কোন দেশ থেকে আসছে, এটা তো জাহেল। তাহলে আমাদের দেশে এসব জাহেলেরা হয় কি, মোনাজারে আজম, মোনাজারে মিল্লাত, আল্লাহু আকবার। তারপরে আপনার আমি গতকাল আরেকটা ওয়াজ শুনছি, সে ওয়াজের মধ্যে একজন বাংলাদেশের সেরা মুফতি, ওনাকে বলা হয় যে সাতজন মুফতির একজন বড় মুফতি। ওই মুফতি সাহেব আহলে হাদিসদের আলেমদের সমালোচনা করতেছেন যে তারা বলতেছেন মহিলারা মসজিদে যাওয়া জায়েজ, তারা বলতেছেন পুরুষ বক্তার ওয়াজ মহিলারা পর্দার মধ্যে প্রজেক্টরের মধ্যে দেখতে পারবে, এটা আহলে হাদিস আলেমদের দোষ, এরা ভুল বলতেছে। শুদ্ধ কি, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন মহিলারা কোনো পুরুষকে দেখতে পারবে না, কোনো পুরুষ বক্তার ওয়াজও শুনতে পারবে না। দলিল কি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে বলছেন ইহতাজাবা মিনহু, তাদের থেকে পর্দা করো। তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সে তো আমাদেরকে দেখে না, আমরা পর্দা করব কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে তো অন্ধ, তোমরা তো অন্ধ না। এই যে হাদিসটা, হাদিসটা দঈফ। এই দেশের একজন সেরা মুফতি দঈফ হাদিস দিয়ে দলিল দিচ্ছেন। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা এবং বোনেরা, কারো সমালোচনা করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের বর্তমান অবস্থা, প্রেক্ষাপট, যে আমরা দেখা গিয়েছে ওয়াজ মাহফিল সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করা থেকে বিচ্যুত হয়ে গেছে, দূরে সরে গেছে। এই জন্য আজকে আমাদের এত হাজার হাজার ওয়াজ মাহফিল কিন্তু কোনো বরকত নাই। এই জন্য আমাদেরকে আবার ফিরে আসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমার ভাইরা এবং বোনেরা, আমি যে বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু কথা বলবো সেটি হলো আমার আপনার দিন সম্পর্কে, আমাদের দিনটা কি এবং পৃথিবীতে কতগুলো দিন আছে, আমাদের দিনের বৈশিষ্ট্য কি, অন্যান্য দিনগুলোর বৈশিষ্ট্য কি, এবং দিন মেনে চলার অপরিহার্যতা, দিন মেনে চলার প্রয়োজনীয়তা কি, এই দিন কেন্দ্রিক কিছু বিষয় আমরা আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। কিসের উপরে কথা বলেন না দেখি, কিসের ফিতরাত, ফিতরাত নাম শুনেন নাই, ফিতরাত, এটাকে বলা হয় আল ফিতরা আল বাশারিয়া, মানবীয় ফিতরাত। সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَفِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর ফিতরাতের উপরে একটা প্রাকৃতিক, একটা অভ্যাস, একটা ফিতরাত, একটা আকীদা, একটা বিশ্বাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে বানিয়েছেন। ওই ফিতরাতটা হলো তাওহীদের ফিতরাত, আল্লাহর রুবুবিয়তের ফেতরত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়ার মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের স্বীকৃতি নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করে দিলেন। ফিতরাতে বাশারিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত তাওহীদি ঈমানের উপরে প্রতিষ্ঠিত করলেন। ওই শিশুটা আলমে আরওয়া থেকে শুরু করে জন্মগ্রহণ করা পর্যন্ত, পৃথিবীর মুখ দেখা পর্যন্ত এই শিশুটা এই ফিতরাতের উপরে, এই তাওহীদের উপরেই থাকে। পরবর্তীতে দুনিয়ার মানুষেরা তাকে ওই তাওহীদ থেকে, ওই ফেতরত থেকে সরিয়ে বিভিন্ন মতবাদের দিকে, বিভিন্ন ফেরকার দিকে, বিভিন্ন দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, দুনিয়াতে যত শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু এক একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা শিশু তার ফিতরাতের উপরে, তাওহীদের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে তার মা বাবা তাদেরকে ইহুদি বানায়, তার মা বাবা তাদেরকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তার মা বাবা তাদেরকে অগ্নিপূজারী বানায়, তার মা বাবা তাদেরকে বিভিন্ন মতবাদমুখী বানায়। তাহলে শিশুটা পৃথিবীতে আসে ফেতরত নিয়ে, তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে, কিন্তু দুনিয়ার মানুষ তার সামনে ওই সঠিক ফেতরতের বাহিরে আরো অনেকগুলো মতবাদ চারিদিকে তৈরি করে রেখেছে। এই জন্য পৃথিবীতে এই জাতীয় যতগুলো মতবাদ আছে, যতগুলো ইজম আছে, যতগুলো তন্ত্র মন্ত্র আছে পৃথিবীতে, এই সবগুলাই এক একটা দিন, সবগুলা এক একটা দিন। এগুলাকে আরবি ভাষায়, কোরআন সুন্নার ভাষায় বলা হয় এক একটা দিন। এজন্য পৃথিবীতে দিন কয়টা বলেন তো দেখি, পৃথিবীতে কয়টা? অসংখ্য, এগুলো গণনা করা যাবে না, শত শত দিন আছে। সূরা আল কাফেরুন নাম শুনছি না আমরা, এবং সবাই মুখস্থ পারিও আলহামদুলিল্লাহ, পারি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটার শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল আপনি বলে দিন, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আমার দিনটা আমার জন্য। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা দিন আছে, দুনিয়ার অন্যান্য কুফফারদের, মুশরিকদের, বেদাতীদের, তাদেরও এক একটা দিন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাটার মধ্যে লাকুম ব্যবহার করেছেন, দীনুকুম বহুবচন ব্যবহার করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের ব্যাপারে এক বচন ব্যবহার করেছেন। তাহলে পৃথিবীতে আল্লাহ রসুলের আনিত দিন হলো একটা, দুনিয়ার মানুষের বানানো দিন হলো অসংখ্য অগণিত, লাকুম দীনুকুম, অসংখ্য দিন। তাহলে কাফেরদের মতবাদ গুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিন বলছেন, ইহুদিদের মতবাদ গুলো একটা দিন, নাসারাদের মতবাদ গুলো এক একটা দিন, অগ্নিপূজারীদের মতবাদ গুলো এক একটা দিন, যত রকমের হিন্দু বৌদ্ধ আরো যত যত মতবাদ আছে পৃথিবীতে, এদের মতবাদ গুলো এক একটা দিন। ঠিক একইভাবে যত রকমের সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, যত রকমের তন্ত্র নীতিমালা আছে, এগুলো এক একটা দিন, এগুলো এক একটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন দিন একটা, কিন্তু পৃথিবীতে আছে দিন অসংখ্য অগণিত। এখন আমাকে আপনাকে বেছে নিতে হবে এই দিনগুলোর মধ্য থেকে কোন দিনটাকে আমার দিন বানিয়ে নিব। ওই দিনটা বাছাই করা আমার আপনার মূল দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে এসেছেন এই দিনটার নাম হলো দিনে হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনটা নিয়ে আসছেন এই দিনের নাম দিনে হক। এই দিনের নাম দিনিল্লাহ। এই দিনের বাহিরে যেই দিনগুলো আছে এই দিনগুলোর নাম দিনে বাতেল, দিনে ফাসেদ, দিনে মালিক। এগুলা হলো অন্যান্য যে দিনগুলো আছে আদিয়ানে বাতালা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন এই দিনের নাম কি? দিনে হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহ, আল্লাহর বড় একটা পরিচয় হলো সাথে করে একটা হুদা দিয়েছেন, একটা দিনে হক দিয়েছেন। রাসুলকে দুনিয়াতে পাঠানো হয়েছে সাথে আল্লাহ পাক দুটা জিনিস দিয়েছেন, একটা বিল হুদা আর একটা ওয়াদিনিল হক। একটা হলো হুদা আর একটা দিনে হক। হুদা কোনটা? হুদা হলো হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন। এটা কোন সূরায়? মাশাআল্লাহ, দেখছেন আজকে শ্রোতা কত জ্ঞানী, কত ভালো, সব জানে আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারার প্রথম আয়াত, দুই নম্বর আয়াত শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন। যে কিতাবটা নাজিল করলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই কিতাবটা হলো হুদাল্লিল মুত্তাকিন। যাদের ভিতরে তাকওয়া তৈরি হয়েছে তাদেরকে এটা হেদায়েত দিবে, রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো হুদা, রাসূলকে আল্লাহ পাক হুদা দিয়ে কোরআন দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনে হক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে, বিজয় এসে যাবে, আপনি দেখবেন মানুষেরা ঢুকতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের দিকে, দীনিল্লাহর দিকে, আপওয়াজান দলে দলে। সুবহানাল্লাহ। তাহলে দীনে হক যেটা, এই দীনে হকের আরেক নাম হলো কি? দীনিল্লাহ। এটাই দীনুল্লাহ, এটাই দীনুল হক। এই দীনুল হক যেটা, সত্য দিন যেটা, এই দীনুল্লাহ যেটা, এই দীনুল্লাহটার আরেকটা নাম আছে, বলেন তো দেখি। এটা কিন্তু জরুরি বিষয়, কবরের তিন প্রশ্নের এক প্রশ্ন মামা দীনুকা। তাহলে যেটা দীনে হক, যেটা দীনুল্লাহ, এটার আরেক নাম হল ইসলাম। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দীন হলো ইসলাম। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? দেখেন এখনো মুসলিম বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর বুঝবে কখন মুসলিম? বুঝলাম না। আল্লাহ পাক এখানে সর্বশ্রেষ্ঠ বলেন নাই, কিছুই বলেন না। আল্লাহ বলছেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য একটাই দিন, সেটাই হলো ইসলাম। ইসলামের বাহিরে যত রকমের দিন আছে, মতবাদ আছে, এগুলা সবগুলা হলো কুফরি মতবাদ, শিরকি মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো একটাও দিন হিসাবে গ্রহণযোগ্য না। কিন্তু মুসলমানকে এমন এক মন্ত্র শিখে দেওয়া হয়েছে, মুসলমান পরোক্ষভাবে আল্লাহর এই নির্দেশের বিরোধিতা করে ঘোষণা দিয়ে দিচ্ছে, পৃথিবীর মধ্যে যতগুলা দিন আছে সবগুলো আল্লাহর, এর মধ্যে আমারটা হলো এক নম্বরে, সবাই শ্রেষ্ঠ, কোনোটা দুই নম্বরে, কোনোটা তিন নম্বরে, কোনোটা চার নম্বরে, কোনোটা পাঁচ নম্বরে, সবগুলার নাম্বারের ভিতরে নিয়ে আসছেন। এই অধিকার আল্লাহ আপনাকে কখন দিল, কিভাবে দিল? পৃথিবীর সব কুফরি মতবাদকে, কুফরি দিনকে আপনি সিরিয়ালে নিয়ে আসছেন, এই সিরিয়ালে ঢুকানোর অধিকার নাই, পরীক্ষায় দেয় নাই, পাশে করে নাই, আপনি সবগুলার রেজাল্ট দিয়ে দিচ্ছেন, এক দুই তিন করে সিরিয়ালে ঢুকাই দিচ্ছেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলি, কি খুশি মুসলমান, ওরে আল্লাহ, দেখো নামাজ না পড়লেও খুশি, দিনের কোনো আমল নাই, কাজ নাই, কিন্তু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, খুশি হয়ে গেছে। কিন্তু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কই, কোন ক্ষতিটা করছে এটা কিন্তু সে বুঝে নাই। কত সুকৌশলে দেখেন আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলা হয়। আমি খুশি হয়ে গেছি, আমার ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমি শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ অনুসারী। তো শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ অনুসারী জমিনে সারা পৃথিবীতে মার খাচ্ছে কারা, কি ওই শ্রেষ্ঠটাই মার খেতেছে সারা পৃথিবীতে, যেখানে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে কারা, ওই শ্রেষ্ঠ দিনের অনুসারীরা। কারণ তারা তাদের ধর্মকে শ্রেষ্ঠ বানায়, খুশিতে আত্মহারা হয়ে রয়েছে, তো মার খাবে না কি করবে, এত বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, একমাত্র জমিনে আল্লাহর দিন হলো ইসলাম, কিন্তু আমরা বানাই নিছি ইসলাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানে চার পাঁচজন প্রতিযোগীর মধ্যে যে ফার্স্ট হয় সেই তো শ্রেষ্ঠ। তো প্রতিযোগী পাইলেন কোথায়? জমিনে তো ইসলামের কোনো প্রতিযোগী নাই। বর্তমানে আরেক ফেতনা ঢুকছে, দেখবেন মুশরিকেরা বিজাতিরা কোনো একটা অনুষ্ঠান করলে, কিছু করলে, অনেক ভাই দেখা যায় এটার মোকাবেলা ইসলামে একটা আবিষ্কার করার জন্য লেগে পড়ে, যে মুশরিকেরা করছে, অমুকেরা করছে, তমুকেরা করছে, আমরা এটার একটা বিকল্প দাঁড় করাইতে হবে। আপনি ওটার সাথে, আমি ওটার সাথে প্রতিযোগিতা করব কেন? কারণ ইসলামের জমিনে কোনো প্রতিযোগী নেই, ইসলাম একটাই, ক্লাসে স্টুডেন্টে একজন, আর কোনো স্টুডেন্টে নাই, এটার কোনো জমিনে প্রতিযোগী নাই। কারণ বাকিরা কেউ প্রতিযোগিতা করার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আর কোনো দিনের জমিনে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিয়ে পাঠাইছেন, এই দিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই দীনুল্লাহ, দ্বীনে হকের এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা আদ-দ্বীনুল ওয়াহিদ, এটা জমিনে একমাত্র দিন, এটার কোনো বিকল্প দিন জমিনে আর নাই, এটার বিকল্প, এর বাহিরে আর কোনো দিন আল্লাহর কাছে জমিনে নাই, এটা হলো এই দিনের এক নম্বর বৈশিষ্ট্য। এই জন্য সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিনকে, অন্য কোন মতবাদকে কেউ যদি দিন হিসাবে অনুসন্ধান করে, দিন বানাইনে মেনে চলার জন্য গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সেই দিনকে আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে দিন হিসাবে মেনে নিতে চায়, গ্রহণ করতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। এই জন্য ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন ওয়া সাহহাহা মাযহাবাহুম, কোন ব্যক্তি যদি মুশরিকদেরকে কাফের মনে না করে এবং মুশরিকদের মতবাদগুলোকে সহি হিসাবে স্বীকৃতি দেয়। যদি কেউ বলে যে না না খবরদার, জমিনে কারণে কাফের বলা যাবে না, জমিনে কাউকে কাফের বলা যাবে না, এই কথা ঠিক না, কাফেরকে কাফের বলতেই হবে, কিন্তু কোন মুসলিমকে জোর করে কাফের বানানো যাবে না, এটা নিষিদ্ধ। কোন মুসলিম কাফের হওয়ার জন্য, মোরতাদ হওয়ার জন্য যেই শর্তগুলো আছে সেগুলো পূরণ না হইলে গড়ে যারে তারে পাইলাম খালি কাফের, খালি কাফের, খালি কাফের, এইটা নিষেধ, এটা তাকফিরি ফেতনা। কিন্তু অরিজিনাল প্রকৃত কোন লোক কাফের, তাকে যদি আমি কাফের মনে না করি, কেউ যদি বলে শুনেন আমি মুসলিম না, আমি মুসলমান না, তা তাকে আপনি কি কইবেন? যদি কন্দ না না সে তো মুসলমান না, তো তারে কাফের তো বলা যাবে না, তুই বলবেনটা কি? সমগ্র পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত, হয় মুসলিম না হয় কাফের, হয় মুমিন না হয় কাফের, হয় মুসলিম না হয় অমুসলিম, একটা তো হবে, এর মাঝখানে তো আর নাই। তাহলে কুপ্পারদেরকে মুশরিকদেরকে কাফের মনে না করলে আপনার ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে। আবার মুশরিকদের দিনকে মতবাদকে যদি আপনি বিশুদ্ধ মনে করেন, স্বীকৃতি দেন, বলেন যে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়, আপনার ইমান নাই। যদি বলেন সব ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে, আপনার ইমান নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না, সবাই গেলেও আপনি যেতে পারবেন না, কারণ আপনি কাফের হয়ে গেছেন, আপনার ইমান শেষ। কারণ ইমানবিহীন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কাউকে জান্নাতে দিবেন এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো জায়গায় বলেন নাই। ইমান ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জান্নাতের পারমিশন দিবেন না। জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকের সর্বশেষ আখের কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে জানছে, সে বুঝছে, সে শিখছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইমানবিহীন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কাউকে জান্নাত দিবেন না। এই দিন যেটা, দিনে হক যেটা, দীনুল্লাহ যেটা, ইসলাম যেটা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার দিন ছিল ইসলাম। কোন নবীর ইসলাম ছাড়া অন্য কোন দিন মতবাদ জমিনে দ্বিতীয়টা আর ছিল না। আদম আলাইহিস সালামের দিনও ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের দিনও ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দিনও ছিল ইসলাম, মুসা আলাইহিস সালামের দিনও ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের দিনও ছিল ইসলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইহুদি নামে কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসেন নাই, ইহুদি একজন ব্যক্তির নাম। নবী রাসূলেরা পৃথিবীতে যেই দিন রেখে গেছেন কোনো ব্যক্তি কেন্দ্রিক দিন জমিনে রেখে যান নাই, সকল আম্বিয়া আলাইহিমুসসালামের নাম দিয়েছেন, তারা সবাই দিনকে ইসলাম হিসেবে নাম দিয়েছেন। কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে, সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন, কেউ কিন্তু এটা মুসাই ধর্ম, এটা ঈসাই ধর্ম, এটা অমুক ধর্ম, এরকম ব্যক্তির নামে কোনো দিনের নামকরণ করা হয় নাই। পরবর্তীতে ইহুদিরা ইয়াকুব আলাইহিসসালামের বড় ছেলে ইয়াহুদার নামে তারা ধর্ম বানায় নিছে, মতবাদ বানায় নিছে, নিজেদেরকে ইহুদি বানায় নিছে। ঠিক বর্তমানে মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য ঈসাই ধর্ম নামে বিভিন্ন বই লিখে বিভিন্ন জায়গা জায়গায় ঈসাই ধর্মের প্রচার করা হচ্ছে। কোরআনে কারিমে ঈসা আলাইহিসসালামের যে আয়াতগুলো আছে এগুলো দিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে এটা ঈসাই ধর্ম, তোমাদের কোরআনেই আছে ঈসার কথা। আমরা বলি যে ঈসা আলাইহিসসালামকে আমরা নবী হিসাবে বিশ্বাস করি, তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন দুনিয়াতে, তিনি ঈসাই ধর্মের দাওয়াত দেন নাই। কোন নবী তার ব্যক্তি নামে কোন দিন, কোন মতবাদ, কোন দাওয়াত দুনিয়ার মানুষের সামনে পেশ করেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম যে দাওয়াতটা দিয়েছেন সেটা ছিল ইসলামের দাওয়াত, দিনে হকের দাওয়াত, যেই দিনে হক নিয়ে সকল নবীরা এসেছিলেন। তাহলে এক নম্বরে আমরা এই দিনে হকের বৈশিষ্ট্য যেটা পাইলাম সেটা কি পাইছেন বলেন তো দেখি। এতক্ষণ পর্যন্ত যা ক্লাস করলাম এটার মূল পয়েন্ট বলেন যে এক নম্বর বৈশিষ্ট্য দিনে হক যেটা, ইসলাম যেটা, এটার এক নম্বর বৈশিষ্ট্যটা হলো এটা আদ-দীনুল ওয়াহিদ, পৃথিবীতে একমাত্র দিন। আগে এটা ভালো করে শিখতে হবে যে এই ইসলাম আল্লাহর জমিনে একমাত্র দিন। এই বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনার আমার ইমান আসে নাই। এই জন্য কবরে কিন্তু আমার দিনুকা প্রশ্নটা রাখা হয়েছে, এই জন্য এটা এত সহজ বিষয় না, এটার ভিতরে অনেক জিনিস জড়িত। আল্লাহ পাক তিনটা প্রশ্ন মাত্র কবরে রাখছেন, বেশি রাখেন নাই। তিনটা প্রশ্নের উত্তর দিতে এক মিনিটও লাগে না, লাগে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। কতক্ষণ লাগছে? এক কয় সেকেন্ড লাগছে, এক মিনিটও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার 60 বছরের জীবনের পরীক্ষা, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের পরীক্ষা কয়েক সেকেন্ডে শেষ করে দিছেন। এমনি কি পরীক্ষার জন্য প্রশ্ন তিনটা ঠিক করা হয়েছে? আপনি 40 কেজি এক মন চালের ভাত রান্না করতেছেন, ভাতগুলা কতটুকু হয়েছে বোঝার জন্য পুরা পাতিলের সব ভাতগুলা টিপা দরকার নাই, শুধুমাত্র দুই তিনটা ভাত নিবেন, নিয়ে টিপে দেখবেন পুরা পাতিলের 40 কেজি 50 কেজি চাউলের কি অবস্থা, আপনি টের পাই যাবেন। আপনি পুরা পাতিলের সবগুলো টিপে টিপে দেখা দরকার নেই, দুই তিনটা টিপ দিলে পুরা ভাত কোন অবস্থায় আছে সব খবর আপনি বের করে ফেলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি প্রশ্নকে আমার আপনার পাসওয়ার্ড হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এই তিনটা প্রশ্নের মধ্যে টিপ দিলে 70-80 বছর 90 বছর হায়াতের পুরা জিন্দগির সব কিছু বের হয়ে যাবে। এই জন্যই দুই নম্বর প্রশ্ন ঠিক করা হয়েছে, ওয়ামা দীনুকা, জমিনে তোমার দিন কি ছিল। এই প্রশ্নের উত্তর যদি কেউ ঠিক করতে পারে এই লোক জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আজকে মানুষ তার দিন কোনটা এটাই ঠিক করতে পারে না, দিন নিয়ে সন্দেহের মধ্যে আছে, দিন নিয়ে অবিশ্বাসের মধ্যে আছে। একজন মুসলিম ঘরের সন্তান এখনো বুঝতে পারে না তার দিন কোনটা। মুসলিম ঘরের সন্তান বার্থডে পালন করা নিয়ে মহাব্যস্ত আছেন, এদিকে মনে হয় না, গৌরনগরের দিকে মনে বার্থডে আছে। তো মুসলিমের ঘরে বার্থডে হবে কেন? কারণ এটা তো তার দিনের মধ্যে নাই। সেই যদি জানতো আমার দিন ইসলাম, এই দিনের ভিতরে কোনো বার্থডের জায়গা নাই, আছে না কি? বার্থডে করা কি সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি বার্থডেও করে বাংলাদেশে বর্তমানে, কেকও কাটে। ইসলামের ভিতরে যুগে যুগে এই বার্থডে পালন করার কোনো কালচার এই ইসলামের ভিতরে নাই। তাহলে যদি ওই মুসলিম যুবক, ওই কিশোর, ওই শিশু যদি বুঝতো আমার দিন হলো ইসলাম, আমাকে বাঁচতে হবে ইসলাম নিয়ে, মরতে হবে ইসলাম নিয়ে, ইসলামের বাহিরে এক কদম দেওয়ার কোনো সুযোগ আমার নাই। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। কোথায় পড়েন এই দোয়াটা? জানাজার নামাজে আল্লাহর কাছে দোয়া করি। জানাজার নামাজে খালি মাইয়্যিতের জন্য দোয়া করি না, মাইয়্যিতের চেয়ে আমার জন্য বেশি দোয়া করি। জানাজার নামাজে গেলে খালি মাইয়্যিতের দোয়া না, আমার জন্য দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সবাই হাউ-বাউ করে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আবু সালামা জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। আবু সালামার জন্য কাঁদিও না, আমার সাহাবীরা নিজেদের জন্য কাঁদ। আবু সালামার জন্য কাঁদার দরকার নাই, তোমার নিজের জন্য কাঁদ। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, সবাই কান্না শুরু করছেন। আল্লাহ রাসূল বলেন জাফর জান্নাতে চলে গেছে, জাফরের জন্য কাঁদার দরকার নাই, তোমরা তোমাদের নিজেদের জন্য কাঁদ, নিজেদের মৃত্যুটা কেমনে হবে ওইটার জন্য কাঁদ। মাইয়্যিতের জানাজা গেছো, মাইয়্যিতের চেয়ে তোমার দোয়ার বেশি দরকার, এজন্য দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, দুনিয়াতে যতদিন আমাকে বাঁচাই রাখবা আমি যেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ইসলামের উপরে বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো ইসলামের উপরে বেঁচে থাকবো, ইসলামের বাহিরে এক কদম আমি যাতে না দিই। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন, আমাদের যার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, যখন আমাদেরকে মৃত্যু দিবা মৃত্যুটা দিবা আমাদের ইমানের উপরে, সুবহানাল্লাহ। তাহলে কোন মুসলিম শিশু, মুসলিম কিশোর, মুসলিম যুবক যদি জানে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকবো, মারা যাওয়ার পরে কবরে আমি যখন জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, আমি বলে দিব দীনি আল ইসলাম, ওই যুবক কোনোদিন বাদদের নামগন্ধ শুনতে পারবে না, কারণ এটা ইসলামে নাই। গায়ে হলুদের অনুষ্ঠান ইসলামে আছে? ইসলামে নাই। দাড়ি কাটার সিস্টেম ইসলামে আছে? ইসলামে মনে হয় দাড়ি রাখলেও চলে না রাখলেও চলে নাকি? যদি কেউ বুঝে, যদি কেউ জানে আমার দিন ইসলাম, আর ইসলামের ভিতরে যে ঢুকে সে দাড়ি কাটতে পারে না, কারণ আমার নবী যেই দিন নিয়ে আসছেন ওই দিনের ভিতরে দাড়ি কাটার কোনো সুযোগ নাই। কয়জন সাহাবি দাড়িবিহীন ছিলেন বলেন তো দেখি? লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন, কয়জন সাহাবি দাড়ি ছিল না? একজন সাহাবিও ইসলাম আনার পরে কখনোই চিন্তা করার সুযোগ পায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দিনের বাহিরে কোনো কিছু করার সুযোগ তাদের আছে, এই জন্য তারা প্রত্যেকে দাড়িওয়ালা ছিলেন। আজকে মুসলিম দাবি করে তার দিন ঠিক করতে পারে নাই কোনটা তার দিন, এই কারণে মুসলিম দাড়ি রাখতে লজ্জাবোধ করে, মুসলিম দাড়ি রাখতে পারে না। দাড়ি রাখার জন্য যে হিম্মত দরকার, যে তাকওয়া দরকার, সেটা তার ভিতরে তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ সে বুঝতে পারে নাই তার দিন কোনটা, দিন নির্ধারণ করতে ভুল করে ফেলছে, দিন ঠিক করতে পারে নাই। দুই নম্বর এই দিনের বৈশিষ্ট্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দীনে হক নিয়ে এসেছেন, এই দীনে হকের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা কখনো এই দীনে হককে পছন্দ করে না। মুশরিকেরা দীনে হক পছন্দ করে না। দেখেন আল্লাহ পাক কত সুন্দর একটা সূত্র বলে দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তাহলে সে এত সহজে বুঝে যাবে, আরেকজনকে আল্লাহ হেদায়েত না দিলে সে সহজে বুঝবে না। যাকে আল্লাহ হেদায়েত দিবেন না তাকে যদি বলেন দুই যোগ দুই সমান সমান কত, সে কইব পাঁচ, আপনার কাছে অবাক লাগবে, কি রে এই লোক এত বোকা লোক জমিনে আছে নাকি, দুই যোগ দুই সমান সমান চার, হে কয় পাঁচ, এ কেমন কথা? তারা যত বুঝবেন কয় না মিয়া দুই যোগ দুই সমান সমান পাঁচ, আপনি কইবেন চার, হে কইব পাঁচ, আপনি কইবেন চার, হে কইব পাঁচ, বুঝেই না। কারণ হলো আল্লাহ তারে হেদায়েত দিবে না, কারণ এমন এমন ব্যাকল দেখা যায় ওয়াজ মাহফিলে বসে রয়েছে, হুজুরে কোরআন আয়াত কইছে, কোরআন আয়াত কয় বলেন সবাই ঠিক না বেঠিক, কোরআন আয়াত আল্লাহর কথা ঠিক না বেঠিক কইলে কারো ঈমান থাকে? আল্লাহর কথা যাচাই করার উনি কে? জনগণ এটা ঠিক বেঠিক বলার কে? আল্লাহর কথারে ঠিক বেঠিক যদি প্রশ্ন তোলে তা তো ইমানে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বক্তব্য যদি আমি একটা হাদিস বলি যদি বলেন ঠিক না বেঠিক, আমারও ইমান নাই, আপনাদেরও ইমান নাই, ওয়াজ মাহফিলে আসে ইমান হারা হয়ে বাড়িতে গেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ঠিক না বেঠিক বলার অধিকার কই পাইছেন? এই অধিকার কারো আছে? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আল আহজাবের মধ্যে, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর এই এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোন ফয়সালা দিয়ে দিবেন, কোন সিদ্ধান্ত দিয়ে দিবেন, আইয়া কুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই নির্দেশটা মানবে কি মানবে না এই এখতিয়ার করার অধিকার কোন মুমিন মুমিনাতের নাই। আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা জনগণ দিয়ে যাচাই করানো ঠিক না বেঠিক, প্রতি কথায় কথায় দেখবেন যে ওয়াজ মাহফিলে ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। আর যদি সব কথা যদি জনগণ বুঝে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাদের ওয়াজ শোনার দরকার কি? তারা তো সব বুঝেই গেছে, কি বলেন? যদি আপনারাই সব বুঝেন সব কোনটা ঠিক কোনটা বেঠিক, ওয়াজের তো দরকার নাই, সবই তো বুঝে গেছে। একটু আগে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? কইছেন সর্বশ্রেষ্ঠ। আপনি এটা বুঝেন নাই, ভুল বুঝছেন এতদিন, কি বলেন? এখন আপনি যদি সব ঠিক না বেঠিক বুঝতেন তো ওয়াজের তো দরকার নাই, আর আমরাও বা এত কোরআন সুন্নাহ স্টাডি করার পড়াশোনা করার দরকার কি? যদি আপনারাই সব বুঝেন, আমাদের বুঝটাকে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে নেওয়া, সঠিক করে নেওয়া, এই জন্যই তো ওয়াজ মাহফিল। তো এখানে শ্রোতাকে বারবার জিজ্ঞাসা করা ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক এত সুন্দর সূত্র শিখাই দিছেন, আপনি আমি সহজে কোনটা হক বের করে ফেলতে পারবো? আল্লাহ পাক কোনো বক্রতা রাখেন নাই হেদায়েত পাওয়ার জন্য। ফির সাহেব তার মুরিদদের সামনে বলতেছে, বাবারা শুনেন, আমি কিন্তু মা ফাতেমার স্বামী। এই কত বাংলাদেশে বলছে, কয় শুনেন, আমার মুরিদেরা যখন আরশে যায় তখন আমার মুরিদেরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার সূরতে বসে রয়েছে। এই কত বলছে বাংলাদেশে, বলছে না? মুরিদেরা কয় কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কত বড় গাদা মুরিদ, বলদ মুরিদ দেখছেন? এদের দরকার হলো হুজুরের জুতা দি ফিটানো, জুতা দি না ফিটায় কয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই মানুষগুলার কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই। এই জন্য দেখেন এত বড় কুফরি কথা বলার পরেও কয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এইটা বুঝার জন্য কি বড় মুফতি সাহেব হওয়া লাগে, বড় আলেম হওয়া লাগে? যে কোনো মুসলমান বুঝে যে এটা কুফরি কথা। কোথায় রইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা? ফাতেমারে প্রথমে মা বানাইছে, এক বেয়াদবি করছে। দুই নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করছে, কত বড় দুঃসাহস, নবী সাল্লাল্লাহু আলাইহি জামাই হয়েছে, কত বড় বেয়াদবি। আবার কয় আল্লাহের সুরতে বলে বসি তাকে আরশে। এত বড় কুফরি কুফরি উচ্চারণের পরেও লক্ষ লক্ষ জনগণ কইতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বোঝা গেল মানুষগুলার কপালে আল্লাহ হেদায়েত রাখে না, এদের দুই দুই চার বুঝে না, দুই দুই পাঁচ বুঝে। আল্লাহ পাক এই সূরা সফের নয় নম্বর আয়াতে বলে দিছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি। শেষের অংশে আসে, আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমার রাসূল যেই দিনে হকটা নিয়ে আসছেন এটাকে মুশরিকেরা পছন্দ করে না। তাহলে জমিনে কোনটা হক এটা বের করার সহজ পদ্ধতি হলো মুশরিকেরা যেটারে অপছন্দ করে বুঝতে হবে এটাই হক। মুশরিকেরা শিরককারীরা যারা শিরক করতেছে এরা যাকে অপছন্দ করে বুঝতে হবে যে ওটাই হক। আল্লাহ পাক কত সুন্দর সূত্র শিখিয়ে দিয়েছেন দেখছেন। একজন লোক কবরে সেজদা করতেছে, কবর কেন্দ্রিক ইবাদত করতেছে, সে শিরক করতেছে না? এই লোকটা কারে অপছন্দ করে ওটা দেখো আগে, যারে অপছন্দ করে বুঝবাই লোকটা হক, কারণ এই লোক শিরককারী। তো শিরককারী অপছন্দ করতেছে মানে শিরককারী সবসময় তাওহীদকে অপছন্দ করে। তাহলে বুঝতে হবে এই লোক যাদেরকে অপছন্দ করতেছে এরা তাওহীদবাদী, কারণ এই লোক শিরক করতেছে, এই লোক মুশরিক। এটা সহজ একটা উপায়। হক সিনার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সব সময় দ্বীনে হকের অনুসারীদেরকে মুশরিকেরা পছন্দ করে না। তাহলে দ্বীনে হকের এই দিনের দুই নম্বর মূলনীতি হলো যে এই দিনের দিনটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত তাওহীদি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন এটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত তাওহীদি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত এই দিন, এই ইসলাম, এর ভিতরে কোন ধরনের শিরকের স্থান নাই। তাহলে একজন মুসলিম, একজন ব্যক্তি যখন জানবে যে আমার দিন হলো একমাত্র ইসলাম, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি জীবনে কোনোদিন কখনো শিরক করতে পারে না। আল্লাহর এই বান্দা বান্দি ঘোষণা দিবে শিরক আছে যেখানে আমি নাই সেখানে, শিরকের সাথে আমার কোনো দূরতম সম্পর্ক নাই, আমি সম্পূর্ণরূপে শিরক মুক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর গলা থেকে তাবিজ ছিঁড়ে ফালাই দিয়েছেন, ফালাই দিয়ে ঘোষণা দিচ্ছেন ইন্না আলা আব্দুল্লাহ আগনিয়া ওয়ানিশ শিরকে। আমি আব্দুল্লাহ বিন মাসউদ ঘোষণা দিচ্ছি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারটা শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ, সবাই ঘোষণা দিবেন ঘরে যাই যে আমার পরিবারটা একটা শিরক মুক্ত তাওহীদি পরিবার, আমার পরিবারে কোনো শিরক থাকবে না, আমিও শিরক করব না, আমার পরিবারও শিরক করবে না, আমার ছেলে শিরক করবে না, মেয়ে শিরক করবে না, আমার স্ত্রী শিরক করবে না। প্রত্যেক মা খেয়াল রাখতে হবে ঘরের মধ্যে আমার ঘরে কোনো শিরক ঢুকতে পারবে না, আমার স্বামী শিরক করবে না, আমার ছেলে শিরক করবে না, মেয়ে শিরক করবে না, আমার পরিবারটা হবে এটা ইসলামী পরিবার, এটা শিরক মুক্ত পরিবার। কিন্তু এখন দেখা যায় আমাদের ঘরে ঘরে শিরক, এমন কোন ঘর খুঁজে পাওয়া মুশকিল এই দেশে যেই ঘরে শিরক নাই, আছে নাই। কত রকমের শিরক, এক শিরক না এক শিরক ঢুকে আছে, তাবিজের শিরক ঢুকে নাই, এরকম ঘর খুব কম বাংলাদেশে। ঘরে ঘরে তাবিজ ঢুকছে, তাবিজ চিনেন তো? তাবিজ চিনেন? কথা কয় না মানে চিনে না, দেখেন নাই কোনোদিন? ওরে বাংলাদেশে তো তাবিজের ব্যবসায় সবচেয়ে রমরমা ব্যবসা, এই বিজনেস ধরতে পারলে তো বিশাল বিজনেস, সম্পূর্ণ ধোকাবাজি, প্রতারণার বিজনেস, শেরেকি বিজনেস। এই শেরেকের তাবিজ, শেরেকি ব্যবসা দেখবেন অসংখ্য ঘরে ঘরে ঢুকে আছে। আলহামদুলিল্লাহ পুরো আরব দুনিয়া এই শেরেকটা মুক্ত, প্রত্যেক পরিবার তারা তাবিজের শেরেক মুক্ত, কোনো ঘরে তাবিজের শেরেক নাই। এবং তারা কোন লোকের মধ্যে একটা তাবিজ দেখলে এটা ছিঁড়ে ফেলাকে তারা তাদের একটা ফরজ কাজ মনে করে যে লোকটাকে শিরক মুক্ত করা। এজন্য আমাদের কোনো বাঙালি ভাই যদি আরব দেশে চাকরি করতে যায়, যদি কোনো ভাইয়ের গলায় হাতে তাবিজ দেখে তাহলে আরবের লোক কত রাগান্বিত হয় ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, কারণ তাদের পরিবারগুলোকে এই শিরক থেকে মুক্ত করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের পরিবারগুলোকে এই শিরক থেকে মুক্ত এখনো করতে পারিনি। তারপরে দেখবেন আমাদের ঘরে ঘরে প্রকৃতিবাদীর শিরক, প্রকৃতি পূজার শিরক। প্রত্যেক ঘরে ঘরে এখনো বিশ্বাস করে যে এবছর বৃষ্টিটা খুব বেশি হয়েছে, বৃষ্টিটা সময় মতো হয়েছে, এই জন্য আমাদের ফসলগুলো জিনিসগুলো খুব ভালোভাবে হয়েছে। অর্থাৎ বৃষ্টির ক্ষমতা, আল্লাহর ক্ষমতাটাকে বৃষ্টির ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়েছে, আল্লাহর ক্ষমতাটাকে বাতাসের ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়েছে, আল্লাহর ক্ষমতাটাকে বিভিন্ন জিনিসের ক্ষমতার সাথে তুলনা করা হয়। মূলত আল্লাহর যে ক্ষমতা এখানে নিরঙ্কুশ সেটা বলে যায়। কয়দিন আগে সুন্দরবনের দিকে কি একটা আসছে না, বুলবুল আসছে, বুলবুল বাংলাদেশের দিকে না এসে সুন্দরবনে দিয়ে উঠছে, কয় সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করেছে। সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করার ক্ষমতা আছে? এই দেশকে রক্ষা করার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে রক্ষা করারও মূল মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুন্দরবন এই দেশকে রক্ষা করতে পারে না, এই দেশের জনগণকে রক্ষা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হয়তো সুন্দরবনের উপর দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ পাক নিরাপদ রেখেছেন, কিন্তু সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহর। ওই বুলবুলেরও কোনো পাওয়ার নাই। ওই বুলবুলের পাওয়ার যিনি দিচ্ছেন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই বুলবুলকে ঠান্ডা করা, গরম করা, ক্ষিপ্ত করা সবগুলোর মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। বঙ্গোপসাগরের ঢেউগুলো যেভাবে আসে দেখছেন না, সাগরের পাড়ে গেলে বঙ্গোপসাগর মনে যান নাই কেউ গেছেন? আরে যায় নাই, এরকম তো খুঁজে পাওয়া মুশকিল, কোথাও না গেলে ওইখানে তো একবার গেছেন। সেখানে দেখেন ঢেউগুলো কিভাবে আসতেছে, বাঘের মতো লাফায় লাফায় আসতেছে, মনে হচ্ছে বাংলাদেশকে খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে লাগাম টেনে ধরে রেখেছেন, খবরদার এই জাতিকে খেলা দেখাইবি কিন্তু জাতিকে কোনো আক্রমণ করতে পারবি না। সাপের খেলা দেখছেন না, সাপের খেলা দেখছেন? ইদানিং কমে গেছে, আগে আরো বেশি ছিল। গ্রামে গ্রামে যখন বাঁশির আওয়াজ শুনতো, আমরা ছোটবেলায় যখন বাঁশির আওয়াজ শুনতাম সবাই দৌড়ায় যেতাম সাপের খেলা দেখতে। গোখরা সাপ, কত রকমের সাপ খেলা দেখাচ্ছে, কিন্তু সাপ কিন্তু মানুষের যদি দৌড়ানো শুরু করতো তাহলে আর খেলা দেখার সুযোগ হইতো, কিন্তু সাপ দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরগুলোকে যদি এই নাসার এই জিনিসটা না দিতেন, ঢেউগুলো না দিতেন, কেউ সাগরের কিনারা যাইত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নয়ন বিরাম এক দৃশ্য, এক খেলার সেখানে আয়োজন করে রাখছেন। সাগরের ঢেউগুলো নাচতেছে, বিভিন্ন রকমে করতেছে, আল্লাহ পাক এদেরকে থামা রেখেছেন, খবরদার খালি নাচ দেখাবি, খেলা দেখাবি, কারোরে আক্রমণ করতে পারবি না। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো, আমি ইচ্ছা করলে তোমাদেরকে সাগরের এই পানি তুলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, এজন্য আমার দিকে ফিরে আসো, তওবা করো খালেস ভাবে, বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই সাগরের পানি, বুলবুল, গুন্ডিঝড় যাই বলেন, এগুলোর ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছিলেন, এটা নবীদের পাওয়ার না, এটা আল্লাহর পাওয়ার। নেককার বান্দাদের, সলেহীন বান্দাদের যেই মাঝে মাঝে কিছু কারামত প্রকাশ পায়, এটা ওই ওলির, ওই বুজুর্গের ক্ষমতা না, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, মহব্বত করেন, সলেহীন বান্দাদেরকে আল্লাহ এই কারামত গুলো ঘটান, এটা আল্লাহর ক্ষমতা, ওই ব্যক্তির ক্ষমতা না। এখানে আমরা অনেকে শেরেক করে বসে থাকি, এই শেরেক ঘরে ঘরে আছে, উসিলার শেরেক, কেয়ামতের দিন বাঁচার জন্য কতজনে কত রকমের উকিল ধরতেছে, ব্যারিস্টার ধরতেছে, কতজন টিকিট বিক্রি করতেছে, বাসের টিকিট, ট্রেনের টিকিট, জাহাজের টিকিট, জান্নাতে নিয়ে যাব সবাই। এই শেরেকের মধ্যে ঘরে ঘরে লিপ্ত, কে কোন জায়গা থেকে টিকিট কিনছে খবর লয় যে ভাই তুমি কোন জায়গা থেকে টিকিট লইছো জান্নাতের টিকিট, এই কয় আমি তো অমুক হুজুরের থেকে নিছি, এই কয় অমুক হুজুরের থেকে নিছে, কয় না তোমার হুজুরের থেকে আমার হুজুর আরো আগানো। আর সব হুজুরে শিখাই দে যে আপনি যে পীরের মুরিদ হইবেন, আপনি বিশ্বাস করিতে হইবে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় হুজুর আপনার তাই। সব মুরিদ মনে করে তার হুজুর হচ্ছে বড় হুজুর পৃথিবীতে আর নাই, এই বিশ্বাস না করলে ফয়জ বরকত আসবে না। তাহলে সবাই বড় হুজুর, কোন ছোট হুজুর বাংলাদেশে নাই, খুঁজে পাওয়া যায় না, ছোট হুজুর নাই, সবাই আলহামদুলিল্লাহ অনেক বড় বড়, বিশাল বিশাল। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে এই দিনের বৈশিষ্ট্য হলো যে, ইসলামের বৈশিষ্ট্য হলো এটা শেরেক মুক্ত দিন। তাহলে যেই দিনের ভিতরে শেরেক আছে ওই দিনটা দিনে বাতিল, ওইটা দিনে হক না। তিন নম্বর বৈশিষ্ট্য এই দিনের, এই দিনটা একটা পরিপূর্ণ দিন, এই দিনের ভিতরে কোনো বেদাত নাই, বেদাত মুক্ত একটা দিনের নাম হলো ইসলাম। সূরা আল মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ পাক কখন নাজিল করছেন, দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফার ময়দানে আল্লাহ পাক নাজিল করে বলে দিছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, তোমাদের উপরে আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম যেই দিন, এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে পরিপূর্ণ দিন হয়ে গেছে, এটার মধ্যে কোনো অসম্পূর্ণ কিছু নাই। এখন কেউ যদি মনে করে না ইসলামের ভিতরে ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, অর্থনৈতিক জীবন নাই, কেউ যদি মনে করে অর্থনৈতিক জীবন আছে সামাজিক জীবন নাই, কেউ যদি মনে করে সামাজিক জীবন আছে পারিবারিক জীবন নাই, কেউ যদি মনে করে পারিবারিক জীবন আছে রাজনৈতিক জীবন নাই, কেউ যদি মনে করে রাজনৈতিক জীবন আছে আন্তর্জাতিক জীবন নাই, একটা দিককে যদি অসম্পূর্ণ মনে করে আল্লাহর এই বান্দা আল্লাহর এই দিন থেকে বের হয়ে যাবে। ইসলাম এমন একটা দিন, এর ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সব আছে, এমন কিছু নাই যেটা ইসলামে নাই। এজন্য কেউ যদি ইসলামের বাহিরের থেকে কিছু তালাশ করতে চায়, আমদানি করতে চায়, তা আমদানি কখন করে? যখন নিজের দেশে থাকে না। পেঁয়াজ আমদানি কখন বাড়ছে? যখন নিজের দেশে ঘাটতি দেখা দিছে নাই, তখন তো বাইরের থেকে আনতে হয়। তাহলে যে জিনিসের ঘাটতি দেখা দেয় ওই জিনিস বাহিরের থেকে আনে, তাহলে ইসলামের ভিতরে এমন কিছুর অভাব নাই যে জিনিস বাহিরের থেকে আনতে হবে। তাহলে ইসলামের জন্য কোনো কিছু ইহুদিদের থেকে দাঁড় করতে হবে, খ্রিস্টানদের থেকে দাঁড় করতে হবে, হিন্দুদের থেকে দাঁড় করতে হবে, বৌদ্ধদের থেকে দাঁড় করতে হবে, এরকম কোন জিনিসের দরকার কেয়ামত পর্যন্ত হবে না। প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ একটা দিন বানাইছেন। আজকে দেখা যায় মুসলিম যুবক মাথার চুল কাটার সময় ইহুদিদেরকে মুশরিকদেরকে অনুসরণ করে না, দেখবেন চুল কাটতে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো মুশরিকদের মতো চুল কাটে। নবী সাল্লাল্লাহু আলাইহি মাথায় কি চুল ছিল না? ছিল না। সাহাবায়ে কেরাম আবু বকরের মাথায়, ওমরের মাথায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাথায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চুল ছিল না? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাথায় চুল ছিল না? তারা চুল কাটার নাই? তাহলে একজন মুসলিম যুবক অনুসরণ করবে ওই সাহাবায়ে কেরামদেরকে, তাদের চুলগুলো কেমনে কাটতো, আমার চুলের কাটিং আমার ডিজাইনটা হবে সেই ইবনে আব্বাসের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো, যারা ছিল শাবাব মদিনা, সুবহানাল্লাহ, যারা ছিল মদিনার শাবাব, মদিনার যুবক, এমন যুবক সব জান্নাতি যুবক, সুবহানাল্লাহ। এই সাহাবিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সব ছোট ছোট ছিল, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, এরা একবার ছোট ছোট কিশোর যুবক, এদেরকে বলা হয় শাবাবে মদিনা, এরা মদিনার যুবক। আজও মদিনার যুবকেরা গর্ব করে, হজের সময় আমি দেখি গিরে এরকম গেঞ্জি গায়ে দেওয়া যুবক, শত শত যুবক হাজিদের খেদমতের জন্য ঘুরতেছে, আর গেঞ্জির মধ্যে লেখা সুন্দর করে শাবাবে মদিনা, মদিনার যুবক। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই শাবাবে মদিনা দিয়ে কি বুঝাইতেছেন, ওই ভাইয়েরা বললেন শোনেন, এই শাবাবে মদিনা ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, শাবাবে মদিনা ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, শাবাবে মদিনা ছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের, শাবাবে মদিনা ছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা সেই যুবকদের, সেই শাবাবে মদিনার উত্তরসূরি, আমরা মদিনার যুবক, এটা আমাদের গর্ব, সুবহানাল্লাহ। তাহলে বাংলার যুবকও অনুসরণ করতে হবে ওই শাবাবে মদিনাদেরকে, মদিনার ওই যুবকদেরকে। কিন্তু বাংলার যুবক, মুসলিম যুবক ওই স্বভাবে মদিনার অনুসরণ করে না, চুল কাটতে গেলে ওই চারপাশে ইহুদি খ্রিস্টান মুশরিকদের, খেলোয়াড়দের, গায়কদের, এদের চুল কাটার ডিজাইন ফলো করে। মনে হচ্ছে ইসলাম এমন দেউলিয়া হয়ে গেছে, ইসলামের মধ্যে চুল কাটার আদর্শ নাই। দাড়িগুলাকে বিভিন্ন ধরনের ডিজাইনে, বিভিন্ন কাটিংয়ে, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে কাটে। নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ির ছিল না, সাহাবায়ে কেরামের দাড়ি ছিল না, তাদের দাড়ি যে কাটিং ছিল কেয়ামত পর্যন্ত ওইটাই হবে মুসলিম যুবকের, মুসলিম পুরুষের কাটিং। অনেক মা বোনেরা আজকে বেপর্দা ঘুরে ঘুরে মুসলিমও দাবি করে, মুসলিম পরিচয় দে, আবার বেপর্দা ঘুরে বেড়ায়। কিন্তু ইসলাম একটা পরিপূর্ণ দিন। আম্মাজান আয়েশা কেমনে পর্দা করতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমনে পর্দা করতেন, এই আদর্শই একজন মাকে, একজন মুসলিম মহিলাকে অনুসরণ করতে হবে, এর বাহিরে অনুসরণ করার কোন সুযোগ নাই। আল্লাহ আকবার। একটা ঘটনা বলি, সূরা আন-নূরের 31 নম্বর আয়াতটা রাত্রিবেলা নাজিল হয়েছে এশার নামাজের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাই দিলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক নারীদের জন্য চারটা পর্দা, চারটা হিজাব ফরজ করেছেন। তন্মধ্যে একটা হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মুসলিম নারীরা যেন, মুমিনা নারীরা যেন তাদের বুকের উপরে একটা অতিরিক্ত ওড়না ঝুলাই দে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় কোরআনে কারিমের আয়াতকে সাহাবায়ে কেরাম বাসায় গিয়ে স্ত্রীদেরকে মেয়েদেরকে শুনাইছেন। শোনানোর সাথে সাথে ঘুমানোর আগে আগে সমস্ত সাহাবায়ে কেরামের স্ত্রীরা মেয়েরা কাপড় কেটে কেটে একটা ওড়না বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হতে দেরি, আমলের দেরি নেই। ঘুমানোর আগে, ঘুমের সময় যদি আমি মরা যাই, কারণ ঘুম তো একটা মরণ, মরণ না কি কথা কয় না দেখি, ঘুমের সময় কি দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মরে যাইতেছি, হে আল্লাহ আমি আপনার নামে মারা যাচ্ছি, আপনি দোয়া তোয়া পড়ে মরে যাইতেছেন। আবার ঘুম থেকে যখন উঠতেছেন বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ আমারে রাত্রে একবার মৃত্যু দিয়ে আবার জীবন জীবন দান করছে, আবার জীবিত করছে। তাহলে মাঝখানে মরে গেছেন না? তাহলে দেখেন কয় মরি যদি আবার ফিরে আসতে পারতাম, তো প্রতিদিনে তো ফিরে আসতেছেন, কি কন প্রতিদিন একবার মরতেছেন আবার আসতেছেন না, তো মৃত্যু থেকে তো আবার ফিরে আসতেছেন। আল্লাহ পাক মৃত্যু দিচ্ছেন আবার নিয়ে আসতেছেন, আবার নিয়ে আসতেছেন, এইভাবে চলতেছে। তাহলে এই ঘুমের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে কোরআনের আয়াতের উপর আমার আমল হয় নাই। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামের মহিলারা রাত্রেই ওড়না বানায় ফেলছে ঘুমানোর আগে, কিন্তু ওড়নাটা কেমন হবে এটা তারা বুঝতে পারে না। আয়াত শুনছে, আল্লাহ কইছে ওড়না বানাইতে, ওড়না বানাইছে, কিন্তু ওড়নাটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, কিরকম হইতে হবে কিছুই জানে না, কিন্তু বসে থাকে নাই যে সকালবেলায় জানবো তারপরে বানাবো, রাত্রে বানায় ফেলছেন। আয়াত শুনছেন, আমল সাথে সাথে শুরু। সকালবেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে শত শত মহিলার ভিড়, সবাই জানতে চাইলো এত মহিলা কেন আজকে এই জায়গায় সমবেত হয়েছে। জানা গেল কোরআনের ওই আয়াতটার আমল, তারা যে ওড়না বানাইছেন ওই ওড়না গুলা আল্লাহ যেরকম চেয়েছেন ওই রকম ওড়না হয়েছে কিনা। আল্লাহ আকবার। তারা তো নিজেদের চিন্তা করে বানাইছেন, কিন্তু ওড়নাটা আল্লাহ যেরকম ওড়না চাইছেন মুমিনার থেকে, মুমিন নারীর থেকে, ওই রকম হয়েছে কিনা এটা জানার জন্য লাইন ধরছেন। সুবহানাল্লাহ। মুসলিম মায়েরা, আমার বোনেরা, আপনারা সেই আম্মা জান আয়েশার অনুসারী, সেই মুসলিম সাহাবায়ে কেরামের স্ত্রীদের মেয়েদের অনুসারী আপনারা ফলো করবেন তাদেরকে, আপনারা ওই স্টার জলসা স্টার প্লাসের নারীদেরকে দেখে, মুশরিকাদেরকে দেখে তাদের শাড়ির মতো, তাদের জামার মতো, তাদের ছুরির মতো, তাদের পোশাকের মতো অনুসরণ করা যাবে না, কারণ আপনার দিন আর তাদের দিন এক না। আপনার দিন হলো ইসলাম, তাদের দিন ইসলাম না। তাহলে ইসলাম একটা পরিপূর্ণ দিন, আমরা যে দিনে হকের অনুসারী, এটা পরিপূর্ণ দিন, কোনো কিছু বাইরের থেকে আনার দরকার 31st night, এই যে কয়েকদিন পরে আসতেছে, আজকে কয় তারিখ? 23 তারিখ। 31st night কোন দিন? হ্যাঁ, 31 ডিসেম্বর রাত্রিতে। এটা মনে হয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত নাকি? এটা কি? এটা খ্রিস্টানদের একটা দিবস, নাসারাদের একটা দিবস। তো ইসলামে কি এত অভাব হয়ে গেছে না আপনি খ্রিস্টানদের সংস্কৃতি আমদানি করে এখানে নিয়ে আসতে হবে? এই জন্য যারা নিয়ে আসবেন আনতে পারবেন, কিন্তু একটা সুখবর শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানহিম হাত্তা ইয়ামুতু সুম্মা লাম ইয়াতুব হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মুশরিকদের দেশে বসবাস করে, কারণ মুসলমানের দেশে থাকি, এইরকম শেরেকি উৎসব হবে, কুফরি উৎসব হবে, এইগুলো তো প্রশ্নই উঠে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুশরিকদের দেশেও বসবাস করে, মুশরিকদের দেশে থাকার কারণে যদি নববর্ষের উৎসব বানায়, মুশরিকেরা নববর্ষের উৎসব পালন করে সেও করে, মুশরিকেরা নবান্ন উৎসব করে সেও নবান্ন উৎসব করে, তাওবাবিহীন মৃত্যুবরণ করবে। হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের হাসরটা হবে ওই মুশরিকদের সাথে, নাউযুবিল্লাহ। তাদের হাসর হবে ওই 31st নাইট ওয়ালা যে খ্রিস্টানরা, ওই খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে তাদের হাসর হবে। তাহলে এই বিজাতীয় এই সংস্কৃতিগুলো ইসলামে আমদানি করার কোনো মুসলিমের অধিকার নাই, কারণ ইসলাম একটা পরিপূর্ণ দিন, এর মধ্যে কোনো বেদাত তৈরি করার সুযোগ নেই। এবাদত যেগুলোকে নবী সাল্লাম রেখে গেছেন কেয়ামত পর্যন্ত, এগুলোই একমাত্র এবাদত, এর মধ্যে বাড়ানোরও সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই। তাহলে জিকির হবে কার মতো? ওই যখন দিন পরিপূর্ণ হয়েছে ওই সময়ে আল্লাহর জিকির গুলো যেমন ছিল কেয়ামত পর্যন্ত ওই রকম হইতে হবে। ওই সময় নবী সাল্লামের দরুদ যেমন ছিল কেয়ামত পর্যন্ত তেমন হইতে হবে, ওই সময়কার সলাৎ যেমন ছিল কেয়ামত পর্যন্ত সলাৎ সেভাবে হইতে হবে, ওই সময়কার ইবাদত গুলো যেরকম ছিল কেয়ামত পর্যন্ত ওই রকম হইতে হবে, কারণ ওই সময় আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর ভিতরে নতুন করে কিছু ঢুকানো মানে যে আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করছে আমি এটা বিশ্বাস করতে পারিনি। সর্বশেষ এটা বলে আমার আলোচনা শেষ, দিনে হকের তিনটা মারতাবা আছে, মারতাবা মারতাবা মানে স্তর। প্রসিদ্ধ হাদিস সহি আল বুখারী এবং সহি মুসলিমের হাদিসে জিব্রিল আলাইহিসসালাম, একদিন জিব্রিল আলাইহিসসালাম আসতেন, এসে নবী সাল্লামের সামনে বসতেন, অনেক লম্বা হাদিস, বসে নবী সাল্লামের কাছে কিছু প্রশ্ন জানতে চাইছেন, নবী সাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। জিব্রিল আলাইহিসসালাম বলছেন, সদাকতা, আপনি একেবারে সঠিক সত্য উত্তরটাই দিচ্ছেন, মানে 100 ভাগ সঠিক, আপনি 100 নম্বর পাইছেন। 1 নম্বর বলছেন ইমান কাকে বলে, 2 নম্বরে বলছেন ইসলাম কাকে বলে, 3 নম্বর বলছেন এহসান কাকে বলে। ইমানের সংজ্ঞা নবী সাল্লাম দিচ্ছেন, ইসলামের সংজ্ঞা দিয়েছেন, এহসানের সংজ্ঞা দিচ্ছেন। দেওয়ার পরে জিব্রিল আলাইহিসসালাম আরো প্রশ্ন করছেন, করে চলে গেছেন। যাওয়ার পরে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছ এটা কে ছিল এই লোকটা? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মনে মনে সন্দেহ করছিলেন, কিন্তু কেউ বলেন নাই যে আমরা চিনতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি ছিলেন জিব্রিল আলাইহিসসালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য। কি শেখাতে আসতেন? দিন শিখাইতে আসছেন। তাহলে দিন কি কি জিনিস শিখাইছেন? ইমান শিখাইছেন, ইসলাম শিখাইছেন, এহসান শিখাইছেন। তাহলে এটাই হলো আল্লাহর দিন, ইমান, ইসলাম, এহসান। প্রথম আমার ভিতরে তৈরি করতে হবে ইমান, ইমানের বিষয়গুলো বিশুদ্ধ করতে হবে, সহি আকীদা তৈরি করতে হবে, সহি বিশ্বাস, সহি ইমান, শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, জাইগ মুক্ত, শাক মুক্ত, আমার ইমানটা একটা বিশুদ্ধ ইমান বানাইতে হবে। এটা হলো দিনের 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ইসলামের প্রত্যেকটা বিষয় আমার আমালের মধ্যে নিয়ে আসতে হবে। সলাত নিয়ে আসতে হবে, যাকাত নিয়ে আসতে হবে, হজ নিয়ে আসতে হবে, সিয়াম নিয়ে আসতে হবে, যত ইবাদত আছে সব নিয়ে আসতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। 3 নম্বরে এহসান নিয়ে আসতে হবে, আল্লাহর সাথে এহসান। আল্লাহর সাথে এহসান যে আল্লাহ রাব্বুল আলামিন রাকিব, আল্লাহ ক্যামেরার মতো আল্লাহর দৃষ্টি, আল্লাহর চক্ষু আমার দিকে দেওয়া আছে। এমন কোন স্থান জমিনে নাই, আসমানে নাই, আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায়, তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন। বাস এই দৃষ্টিভঙ্গি যখন আসবে তখন এই লোকটার ইমান অনেক দূর উঠে যাবে, এটাকে বলা হয় এহসান। আর ইমান যখন ওই পর্যায়ে চলে যাবে তখন তার দ্বারা কোনো সুদ, ঘুষ, দুর্নীতি, অপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিছুই হতে পারে না, কারণ এই লোক সর্বক্ষণ তার ভিতরে এই দৃষ্টিতে আল্লাহ দেখতেছেন। যে লোকটা ঘুষ খায়, এই লোকটা যদি মনে করে, বিশ্বাস করে, আমি হয়তো দুদককে ফাঁকি দিতে পারবো, পুলিশকে ফাঁকি দিতে পারবো, সরকারকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব, এই লোক আর জীবনে ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, অপরাধ করতে পারবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না। তো সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই দীনে হক, এই ইসলাম, এই দীনুল্লাহ, এটার অনুসারে বানাইছেন। এজন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই দিনে হকের অনুসারী হওয়া যেমন সৌভাগ্যের ব্যাপার, তেমনি এই দিনে হককে মেনে নেওয়া, দিনে হকের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নিয়ে আসা, দিনে হকের পরিপূর্ণ অনুসারী হওয়া আমাদের জন্য জরুরি। এজন্য শেরেক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, বিজাতীয় কৃষ্টি কালচার মুক্ত ইসলামকে ইসলামের মতো করে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদের জন্য কবরের এই প্রশ্নটা সহজ করে দিবেন। ওয়ামা দীনুকা। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।